আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতে মিনাল মিন নাসিব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন 2015-র সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অফুরন্ত রহমত ও মেহরবানিতে আমরা 4টা থেকে এ পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনেছি। সকলে আল্লাহর সুযোগে আমরা শুকরিয়া তেলাওয়াত করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কর্মী ভাইয়েরা, আপনারা একটু বসুন, সামনে আপনারা বিশৃঙ্খল থাকবেন না। আমি আপনাদের কাছে এখন প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এখন পরীক্ষা নেওয়া হবে আপনাদের, যে আপনারা আহলে হাদিস আন্দোলনের কেমন কর্মী, টেস্ট করা হবে। অনেকে হয়তো ভয়তে চিন্তা করছেন যে এখন বাইরে যাওয়া দরকার। আমার যতটুকু মনে পড়ছে 1907 সালের দিকে, এই 2007 সালের দিকে ঢাকাতে একদিকে যখন আমাদের নেতৃবৃন্দ বলছেন যে বাস্তব ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, আর এক গ্রুপ বলছেন যে না, রাজনৈতিক ক্ষেত্রে কোনো প্ল্যাটফর্ম দরকার নাই, দুইটা গ্রুপ মুখোমুখি ঢাকাতে আমাদের মুক্তাঙ্গনে তিনজন নেতৃবৃন্দ জামিনে মুক্তি পাওয়ার পরে যে সম্মেলন হয়েছিল সেদিন সকালের ঘটনা। বংশাল মসজিদে দুইজন প্রখ্যাত আলেম, একজন বলছেন যে রাজনৈতিক দল খুলতে হবে, আর একজন দল বলছেন যে রাজনৈতিক দল খোলা যাবে না, দুইজনের ঠেলাঠেলি। ইন দ্য মিন টাইম সেখানে আমি গেলাম, এই মারকাজের তখনকার মুহাদ্দিস ছিলেন শায়খ বদিউজ্জামান সাহেব, উনি এক পর্যায়ে বলেন এর সমাধান তো একটা করতে হবে। যেহেতু ভুলে গেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের অধিবেশন ছিল, মুক্তাঙ্গনে নয়। আজকের অধিবেশনের আগে তো একটা সিদ্ধান্ত আমাদের দিতে হবে। আমি এই জন্য বলছি ঘটনাটা, এটা অত্যন্ত দরকার, যেহেতু আমরা আহলে হাদিস আন্দোলনের কর্মী। আমি বিষয়টা অনুধাবন করার পরে দুইজনের কাছে শুনলাম, একজন বলছেন যে বর্তমান প্রেক্ষিতে যদি আমাদেরকে সুস্থ শরীরে সরকারের গ্রেপ্তার এড়িয়ে সমাজে টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই রাজনৈতিক একটা সংগঠন দল খোলা দরকার। আর একজন আলেমউদ্দিন বলছেন যে না, আমির জামাত জেলখানা থেকে বলে দিয়েছেন যে আমাদের রাজনৈতিক দল খোলা যাবে না। শায়খ বদিউজ্জামান সাহেব ইন্তেকাল করেছেন, উনি বলছেন শেখ রকিব আপনি এ সম্পর্কে একটা সমাধান দেন, আমি খুব ক্ষুদ্র জ্ঞানের মানুষ, এলেম কালাম বেশি আমার নাই, সংগঠন অনেক আগের থেকে করে এসছি এই পর্যন্ত, সেই হিসেবে আপনারাই চেনেন। আমি দুইজন মহতারামের কাছে পেশ করলাম যে আপনারা দীর্ঘ জীবন শিক্ষা অর্জন করেছেন, শিক্ষা দান করছেন, হাদিসের দার্শ দিচ্ছেন, আপনাদের কাছে আমার একটু ছোট্ট প্রয়োজন, আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন কি? কোনো উত্তর পাই না। আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন কি? যিনি বলছেন যে রাজনৈতিক একটা দল প্ল্যাটফর্ম খুলতে হবে তিনিও চুপ, আর যিনি বলছেন খোলা যাবে না তিনিও চুপ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আহলে হাদিস আন্দোলনের রাজনৈতিক দর্শন কি? যেহেতু আপনারা আহলে হাদিস আন্দোলনের একেবারে নিবেদিত প্রাণ কর্মী, ঠিক না বলেন? তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমরা কিছু শিখেছি সৃষ্টিকে স্রষ্টার বিধান অনুযায়ী পরিচালিত করা। কথাটা আমরা বললাম, আমরা কি কোনোদিন গভীরভাবে একটু অনুধাবন করে দেখেছি যে কি বলছি? সৃষ্টিকে স্রষ্টার বিধান অনুযায়ী পরিচালিত করা, মুহতারাম আমিরে জামাত উদ্বোধনী বক্তব্যে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম নেগেটিভ তারপর পজিটিভ, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, প্রথম নেগেটিভ তারপর পজিটিভ স্লোগান আমরা দেই, বাস্তব ক্ষেত্রে মনে হয় বড্ড অনুধাবন আমরা করি না, করি খুব কঠিন কথা, যে স্লোগান আমাদের দেওয়া হয় খুবই কঠিন কথা, একটু আমরা যদি অনুধাবন করি আমাদের হাত পা চতুর্দিক থেকে গুটিয়ে নিয়ে আসতে হবে, নিস্তার নাই, উপায় নাই কিন্তু আমাদের। তাহলে আহলে হাদিস আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী হতে গেলে কেমন পর্যায়ে আমাদের হতে হবে একটু ভাবুন, খুব কঠিন প্রশ্ন। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, বিধান যা আছে পৃথিবীতে সব বাতিল, চলবে না। আব্রাহাম লিঙ্কন যে বক্তব্য দিয়ে গেছেন, গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়ে গেছেন, সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তাই তো? কার্ল মার্কস মুহতারাম আমিরে জামাত কিন্তু দ্বান্দ্বিক দর্শনের কথা বলে গেছেন, দর্শন বোঝা খুবই কঠিন বিষয়, সংগঠন চালাতে গেলে দর্শন সবাই দিতে পারে না, দর্শন অনুযায়ী যে কোনো সংগঠন বিপ্লব সংগঠিত হয় এটাই বাস্তব, ওটা একটা নির্দিষ্ট নেতার ব্রণ থেকে আসে আর সে অনুযায়ী গোটা সংগঠন পরিচালিত হয়, ইতিহাস তাই বলে দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শন দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার পূর্বের আম্বিয়া আলাইহিমুস সালামও দর্শন দিলেন তাই, সে অনুযায়ী পৃথিবীর সংস্কার সাধিত হয়েছে। বিপ্লব প্রথম সৃষ্টি শুরু হয়েছে মগজ থেকে, মস্তিষ্কের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়েছে ওইখান থেকে। বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশে রাজনৈতিক বা রাষ্ট্রীয় এই দায়িত্ব পরিবর্তনের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার নাম হলো গণতান্ত্রিক সিস্টেম। সবার মনেই আমাদের প্রশ্ন জাগে, সবাই আমরা চিন্তা ভাবনা করি যে এই সিস্টেমের বিপরীতে আহলে হাদিস আন্দোলনের সিস্টেমটা কি? আমরা তো সবাই ভোট দেই, সবাই আমাদের কাছে ভোট চেতে আসে, আমরা তো ভোট বিমুক্ত কেউ নই, এটা কি আহলে হাদিস আন্দোলনের কথা? এটা কি আহলে হাদিস আন্দোলন ওই ভূমিকা রেখেছে? রাখে তো নাই। তাহলে অবস্থাটা কি হয়ে গেল? আমরাও তো ওই দলের সঙ্গে সম্পৃক্ত, তাহলে আমাদের আন্দোলনের সঙ্গে সেই আন্দোলন কি মিশে গেল না তার বিপরীত থেকে গেল? আর যদি সেই সঙ্গে মিশে যায় তাহলে আমার আন্দোলনের রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনকে আমি বাদ দিয়ে ওই দর্শনকে মেনে নিলাম, আমি কি সত্যিই নিবেদিত প্রাণ কর্মী হতে পারলাম? তাহলে ওহির বিধান কায়েম করো আর সকল বিধান বাতিল করো কথাটা যত সস্তা স্লোগানে বলি, বাস্তব ক্ষেত্রে কি তত পালনে আমাদের, আমরা তত পালন করতে কি সক্ষম হচ্ছি? উত্তর কিন্তু জিরো। স্লোগান যতই দেই বাস্তবে পালন করা খুবই কঠিন। আহলে হাদিস আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী তখনই হতে পারবো তার দর্শনকে যখন বাস্তবে সকলের সামনে, সমাজের সামনে আমি উপস্থাপন করতে পারবো দ্বিধাহীন চিত্তে, এবং আমাকে তারা ওই দর্শনের বিপরীত কোনো দর্শনের শরিক আমাকে কেউ করতে পারবে না, তখন আমি নিবেদিত প্রাণ করবি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের নিবেদিত প্রাণ করবি ছিলেন আবু বাকর, উমর, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন, যে কারণে অল্প কিছু লোক তিনি পেয়েছিলেন আর তাতেই তিনি একটা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন। বিপ্লব ঘটানোর জন্য বিপুল পরিমাণ লোকের প্রয়োজন হয় না, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইজনিল্লাহ, কুরআন তার স্পষ্ট সাক্ষী। আমাদের সামনে একটা রঙিন চশমা দেওয়া হয়েছে, গণতান্ত্রিক রঙিন চশমা, এর বিপরীত কথা বললে হয়তো এক্ষুনি গোয়েন্দা সংস্থার লোকটা সরকারে বলবে যে কোন কথা বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে? গণতন্ত্রের যারা স্লোগান দিয়ে থাকে তারা গণতন্ত্রকে সবচেয়ে দুর্বল একটা রাজনৈতিক পরিবর্তনের সিস্টেম হিসেবে স্বীকৃতি দান করেছেন। পড়ুন আপনি তাদের ইতিহাস, তাদের বক্তব্য দেখবেন স্পষ্ট, যেহেতু সময় সংক্ষেপ ওইদিকে যেতে পারবো না। আহলে হাদিস আন্দোলন এই ক্ষেত্রে, রাজনৈতিক এই ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে তার কিঞ্চিত উদাহরণ দিয়ে দেবো আপনাদের সামনে। তার আগে আমাদের পরিস্থিতি একটু আমাদের জানতে হবে, তাহলে সুবিধা হবে। আমাদের দেশে ভোট হয় না, প্রার্থী হয় কি হয় না, হয়? একাধিক দল আছে কি নাই? প্রত্যেক দলের লক্ষ্য কি? গদি দখল করা। প্রত্যেকটা দলের লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া, আর এই ক্ষমতায় যাওয়ার জন্য প্রত্যেকটা দল আমাদের সামনে এসে সুন্দর সুন্দর কথা বলে যা তাদের বাস্তব কর্মের সঙ্গে মিল নাই। আছে আমার প্রার্থী অমুক, আমার প্রার্থী এত ভালো, এত এই এই করে দেবো বলে না, যাওয়ার পর কি করতে পারে? প্রত্যেকের লক্ষ্য হলো দেশের শান্তি এবং কল্যাণ, জনগণ নিরাপদে থাকবে, ঠিক না? বাংলাদেশে এক বছরের শিশু ধর্ষিতা হয় কিনা? উত্তর দেন না তো, হয়েছে? তিন বছরের শিশু ধর্ষিতা হয়, মায়ের পেটের বাচ্চা মা সহ গুলিবিদ্ধ হচ্ছে না? কারা করছে? আমাদের মতো দেশে যারা রাজনীতি করে তারাই তো করছে নাকি? দেশে মানুষ মরে না? নিজের দলের সঙ্গে গোতাগুতি করে মানুষ মরছে না? কেন মরে? কিসের জন্য মরে? ক্ষমতায় যাওয়ার জন্য। তার মানে ক্ষমতার প্রতি আমাদের একটা মোহ আছে যে ওইখানে যেতে বললে কিছু একটা হবে। যদি আবার শান্তি দেওয়ারই এত চিন্তা থেকে থাকে তাহলে এত মারামারি কেন ভাই দরকার? আমি তো বুঝলাম না। আছে দরকার? দরকার নাই। সরকারি দল একটা কাজ করছে, কাজটা ভালো হলেও বিরোধী দল বিরোধিতার ক্ষেত্রে তার বিরোধিতা করবে, আর এই বিরোধিতা করতে যেয়ে অসংখ্য মানুষ জীবন হারায়। মোহতারাম আমির জামাত উদ্বোধনী বক্তব্যে বলেছেন এই যে সর্বহারার দল কমিউনিজম সমাজে প্রতিষ্ঠাতার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, ধনী এবং গরিবের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে, আর তাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় যেয়ে ওই একই কায়দায় তারা জুলুম এবং নির্যাতন চালিয়েছে জনগণের উপরে। জনগণের মুক্তি তাদের হয় নাই, জনগণ মুক্তি পায় নাই। সরকারের পরিবর্তন হয়েছে, দায়িত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু একই রকম দৃশ্য আমরা দেখছি বর্তমান দেশের। আপনারা বসুন। বর্তমান দেশের প্রধানমন্ত্রী মহিলা, মহিলা নাম কি? সম্মানিত কর্মী ভাইরা, আমি যে কথা বলছিলাম দেশের প্রধানমন্ত্রী নারী, এর পূর্বেও দেশের প্রধানমন্ত্রী নারী ছিলেন, বর্তমান সংসদের স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, নারীতে তো সব জায়গায় ক্ষমতা ধর, এখন সব ক্ষমতায় আছে না সকলেই? এদেশে নারীদের উপরে এত অত্যাচার কেন? ট্রিটমেন্ট হচ্ছে না নিশ্চয়ই, রোগ নির্ণয় হচ্ছে না, যে কারণে ওষুধও প্রয়োগ করা যাচ্ছে না। রোগ নির্ণয় হলেও ভালো ওষুধ হয়তো সেখানে দেওয়া যাচ্ছে না, ওষুধ ভালো নাই যে কারণে রোগ সারছে না। যেহেতু দেশে ক্ষমতার পরিবর্তনের জন্য দলভিত্তিক ইলেকশনের পদ্ধতি বাংলাদেশে আছে, আমরা আহলে হাদিস আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী প্রশ্ন করলো তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদের পদ্ধতিটা কি? পদ্ধতি তো একটা থাকা লাগবে নাকি? থাকা লাগবে তো। তাহলে আমাদের পদ্ধতিটা কি? আমরা বলছি যে আমরা নির্ভেজাল তাওহিদি আন্দোলনের নির্ভীক সৈনিক। গোয়েন্দা সংস্থার লোক আমাদেরকে ধরে নিয়ে গেল, নিয়ে বলল যে তোমরা তো গণতন্ত্র মানো না, কারণ তোমাদের বক্তব্য হলো সার্বভৌমত্ব আল্লাহর, আর আল্লাহর সার্বভৌমত্বকে ছিনতাই করে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের হাতে দেওয়া হয়েছে, আর জনগণের নাম করে 330 জন লোক সেইটা নিয়ে সংসদে বসে আইন আইন আইন তৈরি করে দিচ্ছে, সেটাই দেশের জনগণ মানে। এটা তো আহলে হাদিস আন্দোলনের নীতিবিরুদ্ধ কথা, দর্শন বিরোধী কথা। তাহলে তোমাদের ভূমিকাটা কি প্রশ্ন করতে পারে না? উত্তর কি হবে? সোজা উত্তর, দল ভিত্তিক এই ক্ষমতা পরিবর্তনের সিস্টেমের বিপরীতে আহলে হাদিস আন্দোলনের বক্তব্য হলো স্পষ্ট, যা আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি, যে আহলে হাদিস আন্দোলন কোন পদ্ধতিতে নির্বাচন করতে চায়, বাংলাদেশে খারাপ লোক কারা, ভালো লোক কারা। বাংলাদেশের নির্বাচন কমিশন কি জানে না? যারা নির্বাচন কমিশনে আছেন, যে দায়িত্বশীল, তাদের কাছে বিভিন্ন তথ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে পারে। তথ্য সংগ্রহ করে তারা বলে দিতে পারেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো মানের ব্যক্তিত্ব কারা কারা, তারা বলে দিতে পারবেন। দুদকের কাছ থেকে রিপোর্ট নেবে, এনএসআইর কাছ থেকে রিপোর্ট নেবে, ডিএসবির কাছ থেকে রিপোর্ট নেবেন, ডিবির কাছ থেকে রিপোর্ট নেবেন, ডিজিএফআইয়ের কাছ থেকে রিপোর্ট নেবেন। নেওয়ার পরে তারা বলতে পারবেন যে বাংলাদেশের ভিতরে ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা, এটা তালিকা তৈরি করা আছে তাদের কাছে, আদাই আছে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাজনীতিকরা এটাকে ব্যবহার করে থাকে। অনেক সময় খারাপ লোককে তারা ভালোবেসে চালাই দেয় আর ভালো লোককে খারাপ বানায়, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। এই রকম ধরনের বাছাই করে 10 জন লোক জাতির সামনে তারা উপস্থাপন করে বলল, এই 10 জন প্রার্থী, এই 10 জনের গুণাগুণ হলো এই, অমুক ব্যক্তি এই এই গুণের অধিকারী, এই এই এই তার গুণাবলী, তার ভিতরে এই এই দিকগুলা নেই, এই এই খারাপ দিক নাই। প্রচারণা চালালেন খুব কায়দা করে, বিভিন্ন মিডিয়াতে তারা জাতির সামনে উপস্থাপন করে দিয়ে বললেন যে আপনারা এবার আপনাদের রায়টা কার পক্ষে দেবেন, দেন একজনকে আমরা নির্বাচিত করব যিনি হবেন দেশের প্রেসিডেন্ট। জনগণ ভোট দিয়ে দিল, ভোট দেওয়ার পরে যিনি বেশি ভোট পেলেন তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখানে কোনো দল লাগলো? দল লাগলো? আচ্ছা ভাই, মারামারি হলো? ইলেকশনের সময় মানুষ মরে না? মানুষ মরে? মারে? দুটাই ঘটে, একদল মারে আর একদল মরে। যারা মারে তারাও কখনো কখনো মরে, ইলেকশন শেষ বাড়িতে ঘরে থাকতে পারে না, পালেই বেড়ায়। এ দল করেছে, দল হেরে গেছে, ওর আত্মগোপনে চলে যেতে হয়, অথবা কখনো কখনো দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশে যেয়ে আশ্রয় নিতে হয়, এমন দল তারা করে। কারণ তাদের ভিতরে একটা আগ্রাসী মনোভাব থাকে, আক্রমণাত্মক একটা মনোভাব থাকে, হিংসা কাজ করে তাদের ভিতরে, যে আমার দলকে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে আমার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাদের ভিতরে এই দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, যে কারণে মারামারি হয়। আর এই পদ্ধতিতে যদি আসেন তাহলে কি মারামারি হবে? কশিন কালও হবে না। একজন প্রেসিডেন্ট হয়ে গেল, কোনো দল নাই, বাংলাদেশের সবচেয়ে ভালো লোকদের ভিতরে একজন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওই প্রেসিডেন্ট প্রয়োজনীয় সংখ্যক মন্ত্রী তৈরি করে নিয়ে দেশ শাসন করা লাগলো, ভাই ভোটে কি কোনো মারামারি হবে? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি, পেরেছেন? এইটা হলো আহলে হাদিস আন্দোলনের ভূমিকা রাজনৈতিক ক্ষেত্রে। আহলে হাদিস আন্দোলন বলে যে প্রার্থীভিত্তিক দলভিত্তিক কোনো ভোটাভুটি চলবে না, নির্বাচন কমিশন এই পদ্ধতিতে যদি কাজ করেন তাহলে দেশের ভিতরে ভোট নিয়ে আর মারামারি থাকবে না। কারণ ক্ষমতায় জন্য তো লালসি হওয়া যাবে না, ক্ষমতার জন্য প্রার্থী হওয়া যাবে না, এটা দেশের জনগণই তৈরি করবে আর তার ভিতর থেকে এই সিস্টেম হবে। তাহলে আবার কোনো দলকে ভোট দেওয়া লাগবে না? তাহলে আমার সামনে স্পষ্ট বক্তব্য যে দলাদলি বিহীন অবস্থায় দেশের প্রধান নির্বাচন করা সম্ভব, এই বক্তব্য আহলে হাদিস আন্দোলন আমাদের ইসির কাছে জমা দিয়েছে, নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলনের এই ভূমিকা, এই থিম, এই ধারণা, এই দর্শন বাংলাদেশে আর কেউ দিতে পারে নাই, বুঝতে পেরেছেন? কেউ দিতে পারে নাই। তাহলে পদ্ধতি সোজা। এখন প্রশ্ন হলো যে এই পদ্ধতিতে ইলেকশন আমাদের সমস্যাটা কি, এটাও তো ওটাও ইলেকশন করছে না, এই ইলেকশন আমাদের সমস্যাটা কি? সমস্যা তো একটু আগে আমি বলেছি, একদল মরে আর একদল মারে, ওই পদ্ধতি গেলে হবে না, কারণ বিরোধী পক্ষ তার প্রতিপক্ষকে মারার জন্য চেষ্টা করবে, তাকে হারানোর জন্য চেষ্টা করবে, তার বিরুদ্ধে গীবত তোহমত যত রকমের যা কিছু করার, টাকার ছড়াছড়ি, ডান্ডা গুন্ডা হুন্ডা বহু কিছু ব্যবহার করা হয়, এটা স্পষ্ট। দেশের ভিতরে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়, অবস্থা একটা খারাপ হয়ে যায়। আর ক্ষমতায় যাওয়ার উপায়, ক্ষমতা যেহেতু চাওয়াই যাবে না, পদ্ধতিতে যেহেতু নাই, নির্বাচন কমিশন যেহেতু এই পদ্ধতি নেবে, তাহলে তার কোনো গণ্ডগোলই নাই, থাকবেই না কোনো সমস্যা, থাকবে কি ভাই? আমার কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করছি, আমি ডিটেলসে যেতে পারছি না। এখন প্রশ্ন আপনাদের সামনে, আহলে হাদিস আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মীদের সামনে প্রশ্ন, দেশে তো নির্যাতন হয় না, হয় না, জুলুম হয় না, অন্যায় মামলা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় না, তার প্রতিবাদের উপায় কি? হরতাল করতে হবে নাকি ধর্মঘট করতে হবে? বর্তমান সিস্টেমটা হলো হরতাল ধর্মঘট করতে হবে, হাইকোর্ট একটা বিচারের রায় দিল, হরতাল ডেকে দেওয়া হলো, একদিনে বাংলাদেশে দেখা গেল কথার কথা 40 জন লোক মারা গেল, রাস্তাঘাট কেটে ড্রেন করে দেওয়া হলো, গাছলি কেটে রাস্তার উপরে ফেলে দেওয়া হলো। ভাই পদ্ধতিটা কি ভালো না খারাপ হলো? মানুষ মরলো না মরলো না? গাছগুলো কেটে সাফ করা হলো না হলো না? রাস্তা খুঁড়ি দেওয়া হলো কি হলো না? গাড়ি ভাঙচুর হলো কি হলো না? পেট্রোল বোমা মারা হলো কি হলো না? অনেক মানুষ তাদের সুন্দর চেহারাটা ধ্বংস, মানে তারা ধ্বংস করে দিল কি দিল না? সব কিছুই তো মানবতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, শান্তিকে বিকৃত করা হচ্ছে, যারা শান্তির দোহাই দিচ্ছে তারাই শান্তিকে ধ্বংস করে দিচ্ছে, যারা শান্তির কথা বলছে এটাও একটা পদ্ধতি নাকি? অশান্তি ঘটিয়ে শান্তি কোনো সময় আসতে পারে? অসম্ভব, এটা কল্পনা করা যায় না। তাহলে এই প্রতিবাদের উপায় কি? উপায় স্পষ্ট, আমাদের মোহতরম আমিরে জামাত সহ 4 জন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিল 2005 সালের 22শে ফেব্রুয়ারি রাত্রে, হয় নাই? আপনারা বাংলাদেশে কয়টা গাড়ি পড়াইছিলেন? কয়টা? একটাও না। রাস্তাঘাট কয়টা ব্লক করে দিয়েছিলেন? গাছগাছালি কয়টা করেছিলেন? কয়টা লোককে হত্যা করেছেন? একটা হত্যা হয়েছিল। আমিরে জামাত সহ কেন্দ্র নেতৃবৃন্দের মুক্তির জন্য আমরা রাজপথে আন্দোলন করি নাই, আমরা মিছিল মিটিং করি নাই? আমাদের মিছিল মিটিং এ গাড়ি কি বন্ধ ছিল? বাংলাদেশের ইতিহাসে আমরা সাতক্ষীরাতে যে মিছিল করেছিলাম, সাতক্ষীরাবাসীর বক্তব্য অনুযায়ী যে একার ব্রিটিশের সেই সময়তে যেখান থেকে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছে, রাজনৈতিক সংগ্রাম শুরু হয়েছে, নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত সাতক্ষীরার মাঠে এত লম্বা এবং দীর্ঘ এবং বড় মিছিল হয় নাই। যে মিছিলের শুরু এবং শেষ ছিল 2 মাইল ও বেশি, কই একটা গাড়ি তো ভাঙচুর হয় নাই? একটা জনগণ তো বলে নাই যে আহলে হাদিস আন্দোলনের কর্মীরা আমাদের বাধা সৃষ্টি করেছে, আমাদের যাতায়াতের পথ বিঘ্নিত হয়েছে? কোন মিডিয়া থেকে আসছিল? সাংবাদিক বাংলাদেশে ছিল না? ছিল, তারা একটা রিপোর্ট করে দেন কেন? প্রশাসন ছিল, কয়জন লোককে আমাদের গ্রেপ্তার করেছিল? কই একজনও তো আমরা দেখি নাই যে গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরা থেকে। আমি তো সেই মিছিলের একজন নেতৃত্ব দান করি, সাধারণ কর্মী ছিলাম, আমি তো গ্রেপ্তার হই নাই। বক্তব্য আমরা প্রতিবাদ সভা করেছি 0 পয়েন্টে, আমরা বক্তব্য দিয়েছি, আমাদের প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য দিয়েছেন আমাদের নিউ বার্কারের সামনে দাঁড়িয়ে। কই সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা ছিলেন, পুলিশ বাহিনী ছিলেন, র‍্যাব বাহিনী ছিলেন? কই আমাদের কোনো নেতৃবৃন্দ তো গ্রেপ্তার হয় নাই? অর্থাৎ তারা বুঝেছিল যে বাংলাদেশে একটিমাত্র সংগঠন আছে যারা শান্তির প্রিয়, যারা মানুষের শান্তির জন্য কাজ করে, যারা মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কাজ করে, এটা সেদিন তারা বুঝেছিলেন। আজ পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের দ্বারা এমনি ধরনের ধ্বংসাত্মক কোনো কাজ হয় নাই, বরং এর বিরোধিতা আমরা করে এসেছি। আমরা সুন্দর পদ্ধতিতে সরকারের কাছে দাবি জানিয়েছি, আমাদের বক্তব্য তুলে ধরেছি, আমাদের কথা বলেছি, রাজধানী সহ দেশের সর্বত্র আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, কিন্তু জনগণকে অশান্তিতে রেখে আমরা কোনো সংগ্রাম আন্দোলন করি নাই। যদি সেটা সম্ভব হয় তাহলে আজকে কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এটা আহলাদিস আন্দোলনের রাজনৈতিক ক্ষেত্রে একটা মারাত্মক ভূমিকা নয় কি? রাজনৈতিক ক্ষেত্রে আহলাদিস আন্দোলনের একটা চূড়ান্ত অবদান নয় কি? এই অবদান কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে গ্রহণ করতে পারে না? যে আমাদের স্বার্থ বাংলাদেশকে একটা উন্নয়নশীল, একটা উন্নত জাতি বা দেশ হিসেবে আমাদেরকে তৈরি করতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে। কেন ভাই এত মারামারি? বলবে তোমরা তো মোল্লা মুন্সী লোক, তোমরা ক্ষমতায় যেতে চাও না, বোঝো না। আরে ভাই আপনারা তো কি বুঝলেন, ধর্মকে বাদ দিয়ে আপনারা কি বুঝেছেন? আজকে দেশের বড় বড় মাথা তারা বলতেছে যে হ্যাঁ ধর্মীয় নীতি নৈতিকতা ছাড়া দেশের শান্তি বা উন্নতি সম্ভব নয়। কিছুদিন আগের পত্রপত্রিকা দেখেন, কেন বললেন এখন আস্তে আস্তে ফিরে আসা শুরু করেছেন? উপলব্ধি আপনাদের হচ্ছে যে না এর বিরোধিতা করতে করতে এমন এক জায়গায় আমাদের পিঠ ঠেকে গেছে যে না ওই অনুভূতি ওই চেতনা দেশের মানুষের ভিতরে যদি না আনা যায় তাহলে এই যে অশান্তি, এই যে অন্যায়, এই যে জুলুম, সেখান থেকে আমরা প্রত্যাবর্তন করতে পারছি না, আমরা ফিরে আসতে পারছি না। যে কারণে এখনো ধর্মীয় নীতি নৈতিকতার প্রশ্ন আসছে, ধর্মীয় অনুভূতির কথা আসতেছে, ধর্মীয় চেতনার কথা আসতেছে যে হ্যাঁ এগুলো আমাদেরকে দরকার। তাহলে এই যে জিনিসটা আমরা মানুষের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পেরেছি আহলাদিস আন্দোলন, এটা আহলাদিস আন্দোলনের অবদান নয় কি? এটা আহলাদিস আন্দোলনের ভূমিকা নয় কি? অবশ্যই এটা জাতির সামনে নজির হিসাবে, দৃষ্টান্ত হিসাবে আহলাদিস আন্দোলন উপস্থাপন করেছে যে হ্যাঁ একটা সুন্দর পদ্ধতিতে দেশ শাসক, দেশের শাসক শ্রেণী তৈরি করা যায়, দেশের প্রেসিডেন্ট তৈরি করা যায়, মন্ত্রী তৈরি করা যায়, সুন্দরভাবে একটা দেশ পরিচালিত হতে পারে সে পদ্ধতি দিতে পারে একমাত্র আহলাদিস আন্দোলন। সর্বশেষ কথা, সময়ও শেষ আমাদেরও শেষ, আমাদের মূল লক্ষ্য কি? আখেরাত। যদি আখেরাত মূল টার্গেট হয় আমার দ্বারা জুলুম হতে পারে না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, আমার দ্বারা কোনো হারামি কাজ হতে পারে না, আমার প্রত্যেকটা কাজ শান্তি ন্যায় এবং কল্যাণের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন সূরা সূরার ভিতরে, মান কানা ইউরিদু হালসাল আখেরা নাজিদ লাহু, যে ব্যক্তি আখেরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আখেরাতের কামনাটাকে বৃদ্ধি করে দেন, ফিহারসি তার ওই কামনাটাকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। অমান কানা হারসাদ দুনিয়া, অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া অর্জনের নিয়ত করে, আকাঙ্ক্ষা করে, নুতিহে মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার দুনিয়ার ওই অল্প কিছু দেওয়া হয়, অমালাহু মিন অমালাহু ফিল আখিরাতে মিন নাসিব, দুনিয়া আখিরাতের জন্য তার কিছুই থাকে না। আমাদের মূল টার্গেট কোথায়? আখিরাত। মানুষের মস্তিষ্কের ভিতরে যে জাহিলি ধ্যান ধারণা আছে সেটাকে দূরীভূত করে দিয়ে ওই লা ইলাহা ইল্লাল্লাহর বিধান কায়েম করা, ওই সকল বিধান বাদ দিয়ে ওই স্রষ্টার বিধান কায়েম করা, এটাই সৃষ্টির জন্য কল্যাণ, এটাই সৃষ্টির জন্য মঙ্গল, এটাই দেশের জন্য কল্যাণ, এটা দেশের উন্নয়নের সহায়ক। এর বাইরে যখনই যাবেন তখন বিশৃঙ্খলা অশান্তি বাঁধবে। আর যে কারণে নবী এবং রসুলরা দুনিয়াতে এসে শাসকদের সঙ্গে ওইভাবেই তাদের দ্বন্দ্ব সংঘাত হয়েছে, তারা তাদের সামনে ওহির বিধান উপস্থাপন করে নজির সৃষ্টি করে তারা শান্তির একটা সমাজ উপহার দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান সৃষ্টির জন্য আসে সেটাই হলো কল্যাণকর, মানুষের পক্ষ থেকে মানুষের মস্তিষ্ক থেকে যে বিধান আসে সেটা মানুষের জন্য, সৃষ্টির জন্য, দেশের জন্য কল্যাণ হতে পারে না। এই জন্য ওহির বিধানের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি অবশ্যই আমাদের জন্য কল্যাণ অবধারিত। সেই ক্ষেত্রে আমরা ওহির বিধানের কাছে আত্মসমর্পণ করি এবং সে অনুযায়ী আমরা সকল বিধানকে বাতিল হিসাবে ঘোষণা করে ওহির বিধানকে মেনে নেওয়ার আকীদা এবং মগজ আমাদের ভিতরে আসুক। এবং অমনি ধরনের একটা নিবেদিত প্রাণ, অল্প সংখ্যক হলে একটা কর্মী বাহিনী যখন হবে তখন দেশ শান্তির দেশে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তেমনি ধরনের একজন কর্মী হিসাবে কবুল করুন। আমিন। ওয়াখরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।